বুকের তাজা খুন ঢেলে যারা দেশের সবুজ জমিনকে লাল করেছিল, মানুষের হৃদয় থেকে তারা হারিয়ে যাবে না কোনো দিন। নীলিমার শেষ প্রান্ত থেকে আজও যেন তাদের বিপ্লবী গান ভেসে আসে। নীলিমারই দূর সীমানায় কারা যেন হাত ছানি দেয়, নীলিমারই দূর সীমানায় কারা যেন হাত ছানি দেয়। মিনারে মিনারে বাজে বিপ্লবী গান, মিনারে মিনারে বাজে বিপ্লবী গান, কে যেন যায় ডেকে যায়। নীলিমারই দূর সীমানায় কারা যেন হাত ছানি দেয়, নীলিমারই দূর সীমানায় কারা যেন হাত ছানি দেয়। হৃদয়ে যাদের স্বপ্ন ছিল আনবে নতুন সকাল, রক্তে তাদের জাগাবে জোয়ার, সাক্ষী রয়েছে মহাকাল। হৃদয়ে যাদের স্বপ্ন ছিল আনবে নতুন সকাল, রক্তে তাদের জাগাবে জোয়ার, সাক্ষী রয়েছে মহাকাল। হাজারো বিনাই বাজে সে গানের সুর, হাজারো বিনাই বাজে সে গানের সুর, তাদের সে চেতনায়। নীলিমারই দূর সীমানায় কারা যেন হাত ছানি দেয়, নীলিমারই দূর সীমানায় কারা যেন হাত ছানি দেয়। মিনারে মিনারে বাজে বিপ্লবী গান, মিনারে মিনারে বাজে বিপ্লবী গান, কে যেন যায় ডেকে যায়। নীলিমারই দূর সীমানায় কারা যেন হাত ছানি দেয়, নীলিমারই দূর সীমানায় কারা যেন হাত ছানি দেয়। আল্লাহ যাদের বেশেছে ভালো তাদের তো নেই পরাজয়, জীবন মৃত্যু যেন তাদের সাথে নিক তাদের আজ ভয়। আল্লাহ যাদের বেশেছে ভালো তাদের তো নেই পরাজয়, জীবন মৃত্যু যেন তাদের সাথে নিক তাদের আজ ভয়। আলোর কাফেলার রাহি যে ওরা, আলোর কাফেলার রাহি যে ওরা, চলছে আপন ঠিকানায়। নীলিমারই দূর সীমানায় কারা যেন হাত ছানি দেয়, নীলিমারই দূর সীমানায় কারা যেন হাত ছানি দেয়। মিনারে মিনারে বাজে বিপ্লবী গান, মিনারে মিনারে বাজে বিপ্লবী গান, কে যেন যায় ডেকে যায়। নীলিমারই দূর সীমানায় কারা যেন হাত ছানি দেয়, নীলিমারই দূর সীমানায় কারা যেন হাত ছানি দেয়, কারা যেন হাত ছানি দেয়, কারা যেন হাত ছানি দেয়।